আমায় দেখুন ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় দেখুন ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিবাগী মন নিয়ে জন্ম আমার, বিবাগী মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানে মায়া। আমায় দেখুন ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। শেষক এই খেলা এবারের মতো, শেষক এই খেলা এবারের মতো, বিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা। আমায় দেখুন ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় দেখুন ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিউটিফুল বিউটিফুল, এত সুন্দর কর্ড প্রোগ্রেশন এটা।